الحمد لله رب العالمين وصلي وسلم على نبينا محمد وعلى آله وصحبه ومن تبعهم بإحسان إلى يوم الدين أما بعد আমরা সকলে সালাতের গুরুত্ব সকলেই জানি সালাত ইসলামের দ্বিতীয় স্তম্ভ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বুনিয়াল ইসলাম আলা খামস শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইয যাকাহ ওয়া হজ্জিল বাইত ওয়া সাওমি রমাদান মুত্তাফাকুন আলাইহ ইসলামের ভিত্তি রাখা হয়েছে পাঁচটি জিনিসের উপর, পাঁচটি বিষয়ের উপর। একথা সাক্ষ্য দেয়া যে আল্লাহ ছাড়া সত্য কোনো ইলাহ নেই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। সালাত কায়েম করা, যাকাত আদায় করা, বাইতুল্লাহর হজ করা, রমজানের সিয়াম পালন করা, এই পাঁচটি। সালাতের গুরুত্ব, সালাত এমন বিধান যে বিধান আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফরজ করেছেন পৃথিবীতে রেখে গা সাকাতকা আকাশের উপরে নিয়ে উর্দু জগতে নিয়ে আল্লাহ যতটুকু তা নিয়ে যাওয়া ইচ্ছা করেছিলেন ততটুকু নিয়ে গেলেন, তারপরে সালাত ফরজ করেছেন। সুবহানাল্লাহ, 50 ওয়াক্ত সালাত প্রথমে দিয়েছিলেন, পরবর্তীতে আস্তে আস্তে করে 5 ওয়াক্ত হলো। আর রব্বুল আলামিন বললেন এই 5 শুধু 5 নয়, বরং এই 5 হচ্ছে 50। আমরা যদি 5 ওয়াক্ত সালাত আদায় করি তো আমরা কত ওয়াক্তের সরাসরি মানে সওয়াব পাচ্ছি? এরকম সওয়াব নয়, যেমন 5 ওয়াক্ত আদায় করছি না, আমরা 50 ওয়াক্ত আদায় করছি। সুবহানাল্লাহ। এই সালাত আল্লাহ বলেন ওয়া আকিমিস সালাহ উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়া আকিমিস সালাহ ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। তুমি সালাত কায়েম করো, কারণ সালাত মানুষকে বিরত রাখে নির্লজ্জ অশ্লীল কাজকর্ম থেকে, শরীয়ত বিরোধী কাজকর্ম থেকে। ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া যিকরুল্লাহি আকবার, আল্লাহর যিকির সবার বড়। এই আল্লাহর যিকিরের সবচেয়ে উত্তম মাধ্যম হচ্ছে সালাত আদায় করা। ভাইরা আমার, এই সালাত কিয়ামতের দিন রব্বুল আলামিন সর্বপ্রথম বান্দার যে আমলের হিসাব নেবেন তা হচ্ছে সালাত। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি মিন আমালিহি সালাতু। কিয়ামতের দিন বান্দার সর্বপ্রথম যে আমলের হিসাব নেওয়া হবে তা হচ্ছে তার সালাত। ফা ইন সালাহাত ফাকাদ আফলাহ, যদি সালাত সে কামিয়াব হয়ে যায়, সালাতে সালাত তার ঠিক হয়ে যায়, তাহলে সে কামিয়াব হয়ে গেছে। 5 ওয়া ইন ফাসাদাত ফাকাদ খাবা ওয়া খাসির, আর যদি সালাতে ফেল সবই ফেল, সালাতে যদি ব্যর্থ হয়ে যায় তাহলে সে ফেল হয়ে গেল, ব্যর্থ হয়ে গেল। আল্লাহ আমাদের হেফাজত কর। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন فإن انتقص من فريضته شيئا, যদি তার ফরজ সালাতগুলোর মধ্যে কোনো কিছু কম হয়, ত্রুটি থাকে, قال الرب عز وجل, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন انظروا هل لعبدي من تطوع, তোমরা দেখো তো আমার বান্দার কোন নফল সালাত আছে কি। দেখেন আমরা তো ফরজ সালাত আদায় করি আলহামদুলিল্লাহ, ওই সালাত ফরজ 5 ওয়াক্ত, 5 ওয়াক্ত সালাত নির্দিষ্ট সময়ে পড়তে হবে। ইন্না সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবান মাওকুতা, নিশ্চয়ই সালাত মুমিনদের উপর নির্দিষ্ট সময়ে ফরজ। ফজরের সালাত ফজরের সময়ে পড়তে হবে, যোহরের সালাত যোহরের সময়ে পড়তে হবে, আসরের সালাত আসরের সময়ে পড়তে হবে, মাগরিবের সালাত মাগরিবের সময়ে পড়তে হবে, এশার সালাত এশার সময়ে পড়তে হবে। মুসাফির সফরের অবস্থার বিধান ওটা আরেক কথা। বাড়িতে আপনি আছেন, নির্দিষ্ট সময়ে সালাত পড়বেন, বাহানা করে ব্যবসা বাণিজ্যের জন্য দুনিয়ার লাভ লাভের জন্য আপনি ফজরের নামাজ পড়বেন না, ইস্তাগফিরুল্লাহ। অনেকে বলে আমার ডিউটি হচ্ছে দুইটা পর্যন্ত ফজরের সময় উঠতে পারি না, এরকম করা যায় না, আল্লাহ মাফ করুন। ইন্না লিল্লাহ ওয়া ইন্নি ইলাইহি রাজিউন। ফরজ সালাতে যদি ত্রুটি হয় বাই চান্স, আল্লাহ বলবেন দেখো আমার বান্দার নফল সালাত আছে কি, فيكمل بها من تقص من الفريضه او فيكمل بها من تقص من الفريضه فرض صلاه থেকে যদি তার নফল সালাত থাকে তাহলে নফল সালাত দিয়ে তার ফরজ সালাতের ত্রুটি পূরণ করা হবে। আল্লাহু আকবার। তারপরে ثم يكون سائر عمل اعمالي على هذا, তারপরে তার সমস্ত আমলের নির্ভর করবে এর উপর। এই হাদিসটি আখরাজাহু আবু দাউদ, ইমাম আবু দাউদ রাহিমাহুল্লাহ এই হাদিসটি রিওয়ায়াত বর্ণনা করেছেন, শেখ নাসিরুদ্দিন আলবানী সহিহ আল জামিয়ে সহিহ সাব্যস্ত করেছেন। তাই আমাদের সকলের উচিত আমরা যেন সালাতকে মজবুত করি, বাহানা করে সময় টালবেন না। ফরজ সালাত তো পড়বই, এর সাথে সাথে নফল সালাতও পড়ার চেষ্টা করি। দেখেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রাকআতুল ফজরি খায়রুন মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। আল্লাহ, সহিহ মুসলিমের হাদিস। ফজরের দুই রাকাত সালাত অর্থাৎ সুন্নাত দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা আছে তা থেকে উত্তম। যদি ফজরের দুই রাকাত সুন্নাতের এরকম মর্যাদা হয় তাহলে ফজরের কত মর্যাদা। দৈনিক যদি আপনি 12 রাকাত সালাত পড়তে পারেন সুন্নাহ ফরজ সালাত ছাড়া, আর এই 12 রাকাত কি, ফজরের পূর্বে 2 রাকাত, জোহরের পূর্বে 4 রাকাত, পরে 2 রাকাত, এশার মাগরিবের মাগরিবের পরে 2 রাকাত, এশার পরে 2 রাকাত, এই যে আমরা 12 রাকাত শুনতে পারি না, অনেকে বাহানা করে ছেড়ে দেয়, যথাসাধ্য চেষ্টা করবেন এটা যেন আমাদের থেকে মিস না হয়। আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, উম্মু হাবিবা রাদিয়াল্লাহু আনহা কর্তৃক বর্ণিত রিওয়ায়া, তিনি বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, من صلى لله ثنتي عشرة ركعة في يوم وليلة تطوعا غير الفريضة بنى الله له بيتا في الجنة. سبحان الله। যদি কোন ব্যক্তি দিনে রাতে আল্লাহর উদ্দেশ্যে 12 রাকাত সালাত আদায় করে, নফল সালাত, সুন্নাত সালাত, ফরজ না, সুন্নাত সালাত আদায় করে, নফল সালাত আদায় করে, আল্লাহ পাক এর বদলে তার জন্য জান্নাতে একটি প্রাসাদ তৈরি করে। হাদিসটি একদম সহিহ, এর মধ্যে কোনো ইশকাল নেই। উম্মু হাবিবা রাদিয়াল্লাহু আনহা কি বলেছেন, মা তারাকতুহুন মুনযু সামিতুহুন মিন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি যখন থেকে হাদিস শুনেছি তখন থেকে আর কখনো আমি 12 রাকাত সুন্নাত ছাড়িনি। এই ধারা উম্মু হাবিবা থেকে যিনি রিওয়ায়াত বর্ণনা করেন তিনি আমবাসা, তিনি বলেন আমি যখন থেকে হাদিস শুনেছি উম্মু হাবিবা থেকে আমি কখনো 12 রাকাত সুন্নাত ছাড়িনি। আল্লাহু আকবার। তার থেকে যিনি রিওয়ায়াত বর্ণনা করেন তিনি আমর ইবনে আউস, তিনি বলেছেন আমবাসা থেকে আমি যখন এই হাদিস শুনেছি এরপর থেকে আমি 12 রাকাত সুন্নাত ছাড়িনি। তার থেকে যিনি হাদিস বর্ণনা করেছেন তিনি হচ্ছেন নুমান বিন সালিম, তিনি বলেন আল্লাহু আকবার আমি আমর ইবনে আউস থেকে হাদিসটি শোনার পর থেকে আমি আর কখনো 12 রাকাত সুন্নাত ছাড়িনি। সুবহানাল্লাহ। তো আমরা চেষ্টা করি ফরজ সালাত পড়ব ইনশাআল্লাহ তাআলা, ফরজ সালাতের গুরুত্ব এর সাথে সাথে এই 12 রাকাত পড়ার চেষ্টা করব। আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বলেছেন তিরমিজির রিওয়ায়াত, সহিহ আল আহদুল লাযী বাইনানা ওয়া বাইনাহুমুস সালাহ ফামান তারাকাহা ফাকাদ কাফার। আমাদের মাঝে আর এই সব কাফির কুফফারদের মাঝে ইহুদি নাসারাদের মধ্যে যে চুক্তি রয়েছে, যে অঙ্গীকার আর যে পার্থক্য রয়েছে তা হচ্ছে সালাতের, যে সালাত ছেড়ে দিল সে কাফের হয়ে গেল। তাই সালাত যেন আমরা আমাদের থেকে না ছুটে, পাঁচ ওয়াক্ত সালাত পড়ব, গুরুত্ব সহকারে পড়ব, একজন আরেকজনকে বলবো। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন। সাল্লাল্লাহু ওয়াসাল্লাম আলা নবিয়িনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।